بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير পবিত্র ও মহিমময় তিনি যিনি তাহার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়াছিলেন আল মসজিদুল হারাম হইতে আল মসজিদুল আকসা পর্যন্ত, যাহার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময়, তাহাকে আমার নিদর্শন দেখাইবার জন্য, তিনিই সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا امی موسی کے کتاب دیا چھلام او وہا کے کوریا چھلام بنی اسرائیل جن پتھو نردشا امی آدیش کوریا چھلام تمرا اما کے بیتی تو اپر کہا کو کارم بیدھا کرو گروہن کریونا ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا হে তাহাদের বংশধর, যাহাদেরকে আমি নূহের সঙ্গে আরোহণ করাইয়াছিলাম, সে তো ছিল পরম কৃতজ্ঞ বান্দা। وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا এবং আমি কিতাবে প্রত্যাদেশ দ্বারা বনি ইসরায়েলকে জানাইয়াছিলাম, নিশ্চয় তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করিবে এবং তোমরা অতিশয় অহংকারে স্ফীত হইবে। فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ وَكَانَ وَعْدًا مَفْعُولًا অতঃপর এই দুইয়ের প্রথমটি নির্ধারিত কাল যখন উপস্থিত হইল, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম আমার বান্দাদেরকে যুদ্ধে অতিশয় শক্তিশালী। উহারা ঘরে ঘরে প্রবেশ করিয়া সমস্ত ধ্বংস করিয়াছিল, আর প্রতিশ্রুতি কার্যকরী হইয়াই থাকে। ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَجَعَلْنَاكُمْ أَكْثَرَ نَفِيرًا অতঃপর আমি তোমাদেরকে পুনরায় উহাদের উপর প্রতিষ্ঠিত করিলাম, তোমাদের ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করিলাম ও সংখ্যায় গরিষ্ঠ করিলাম। إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا তোমরা সৎকর্ম করিলে সৎকর্ম নিজেদের জন্য করিবে এবং মন্দকর্ম করিলে তাহা করিবে নিজেদের জন্য। অতঃপর পরবর্তী নির্ধারিত কাল উপস্থিত হইলে আমি আমার বান্দাদেরকে প্রেরণ করিলাম তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করিবার জন্য। প্রথমবার তাহারা যেভাবে মসজিদে প্রবেশ করিয়াছিল পুনরায় সেভাবেই উহাতে প্রবেশ করিবার জন্য এবং তাহারা যাহা অধিকার করিয়াছিল তাহা সম্পূর্ণভাবে ধ্বংস করিবার জন্য। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করিবেন, কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো তবে আমিও পুনরাবৃত্তি করিব। জাহান্নামকে আমি করিয়েছি কাফিরদের জন্য কারাগার। ইন হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا। নিশ্চয়ই এই কুরআন হিদায়ত করে সেই পথের দিকে যাহা সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাহাদের জন্য রয়েছে মহা পুরস্কার। الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا। এবং যাহারা আখিরাতে ঈমান আনে না তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি মর্মন্তুদ শাস্তি। وَيَدْعُو الْإِنسَانُ بِالشَّرِّ دُعَاءَهُ بِالْخَيْرِ وَكَانَ الْإِنسَانُ عَجُولًا। আর মানুষ অকল্যাণ কামনা করে যেভাবে কল্যাণ কামনা করে, মানুষ তো অতি মাত্রায় তরাপ্রিয়। وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا। আমি রাত্রি ও দিবসকে করিয়াছি দুইটি নিদর্শন, রাত্রি নিদর্শনকে অপসারিত করিয়াছি এবং দিবসের নিদর্শনকে আলোকপ্রদ করিয়াছি, যাহাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং যাহাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব জানিতে পারো, এবং আমি সব কিছু বিশদভাবে বর্ণনা করিয়াছি। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا। প্রত্যেক মানুষের কর্ম আমি তাহার গ্রীবা লগ্ন করিয়াছি এবং কিয়ামতের দিন আমি তাহার জন্য বাহির করিব এক কিতাব, যাহা সে পাইবে উন্মুক্ত। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। মান ইহতাদা ফা ইন্নামা ইহতাদি লিনাফসিহি ওয়ামান যাল্লা ফা ইন্নামা ইযিল্লু আলাইহা ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। যাহারা সৎপথ অবলম্বন করিবে তাহারা তো নিজেদের মঙ্গলের জন্য সৎপথ অবলম্বন করিবে, এবং যাহারা পথভ্রষ্ট হইবে তাহারা তো পথভ্রষ্ট হইবে নিজেদের ধ্বংসের জন্য, এবং কেহ অন্য কাহারও ভার বহন করিবে না। আমি রাসূল না পাঠানো পর্যন্ত কাহাকেও শাস্তি দেই না। نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا। আমি যখন কোন জনপদ ধ্বংস করিতে চাই তখন উহার সমৃদ্ধিশালী ব্যক্তিদেরকে সৎকর্ম করিতে আদেশ করি, কিন্তু উহারা সেখানে অসৎকর্ম করে, অতঃপর উহার প্রতি দণ্ডাজ্ঞা ন্যায়সঙ্গত হইয়া যায় এবং আমি উহা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি। وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ وَكَفَى بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا بَصِيرًا। নূহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করিয়াছি, তোমার প্রতিপালকেই তাহার বান্দাদের পাপাচরণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا কেহ আশু সুখ সম্ভোগ কামনা করিলে আমি যাহাকে যাহা ইচ্ছা এখানে সত্তর দিয়া থাকি, পরে উহার জন্য জাহান্নাম নির্ধারিত করি যেখানে সে প্রবেশ করিবে নিন্দিত ও অনুগ্রহ হইতে দূরীকৃত অবস্থায়। যাহারা মুমিন হইয়া আখিরাত কামনা করে এবং উহার জন্য যথাযথ চেষ্টা করে তাহাদের প্রচেষ্টা পুরস্কার যোগ্য। তোমার প্রতিপালক তাহার দান দ্বারা ইহাদেরকে ও উহাদেরকে সাহায্য করেন এবং তোমার প্রতিপালকের দান অবারিত। انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة اكبر درجات واكبر تفضيلا লক্ষ্য করো আমি কিভাবে উহাদের একদলকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আখিরাত তো নিশ্চয়ই মর্যাদায় মহত্তর ও গুণে শ্রেষ্ঠতর। لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا আল্লাহর সঙ্গে অপর কোন ইলাহ সাব্যস্ত করিও না, করিলে নিন্দিত ও লাঞ্ছিত হইয়া পড়িবে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিতে, তাহাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হইলে তাহাদেরকে উফ বলিও না এবং তাহাদেরকে ধমক দিও না, তাহাদের সঙ্গে সম্মানসূচক কথা বলিও। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মমতা বর্ষে তাহাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করিও এবং বলিও হে আমার প্রতিপালক তাহাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহীন ফাইন্নাহু কানা লিল আওয়াবীন গাফুরা তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যাহা আছে তাহা ভালো জানেন, যদি তোমরা সৎ কর্মপরায়ণ হও তবেই তো তিনি আল্লাহ অভিমুখীদের প্রতি অতিশয় ক্ষমাশীল। وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا আত্মীয় স্বজনকে দিবে তাহার প্রাপ্য এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় করিও না। ان المبذرين كانوا اخوان الشياطين وكان الشيطان لربه كفورا যারা অপব্যয় করে তারা তো শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। واما تعرضن عنهم ابتغاء رحمه من ربك ترجوها فقل لهم قولا ميسورا এবং যদি উহাদের হইতে তোমার মুখ ফিরাইতেই হয় তোমার প্রতিপালকের নিকট হইতে অনুগ্রহ লাভের প্রত্যাশায় তাহলে উহাদের সঙ্গে নম্রভাবে কথা বলিও। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا তুমি তোমার হস্ত তোমার গ্রীবায় আবদ্ধ করিয়া রাখিও না এবং উহা সম্পূর্ণ প্রসারিত করিও না, তাহলে তুমি তিরস্কৃত ও ও নিঃস্ব হইয়া পড়িবে। ان ربك يبسط الرزق لمن يشاء ويقدر انه كان بعباده خبيرا بصيرا নিশ্চয় তোমার প্রতিপালক যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা উহা সীমিত করেন, তিনি তো তাহার বান্দাদের সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত সর্বদ্রষ্টা। ولا تقتلوا اولادكم خشيه املاق نحن نرزقهم واياكم ان قتلهم كان خطا كبيرا তোমাদের সন্তানদেরকে দারিদ্র ভয়ে হত্যা করিও না, উহাদেরকে আমি রিজিক দেই এবং তোমাদেরকে নিশ্চয় উহাদেরকে হত্যা করা মহাপাপ। ولا تقربوا الزنا انه كان فاحشه وساء سبيلا আর জিনার নিকটবর্তী হইও না, ইহা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل انه كان منصورا الله جهر হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করিও না, কেহ অন্যায়ভাবে নিহত হইলে তাহার উত্তরাধিকে তো আমি উহা প্রতিকারের অধিকার দিয়াছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে, সে তো সাহায্যপ্রাপ্ত হইয়াছে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা ইয়াতীম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায় ছাড়া তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইও না এবং প্রতিশ্রুতি পালন করিও, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হইবে। মাপিয়া দিবার সময় পূর্ণ মাপে দিবে এবং ওজন করিবে সঠিক দাঁড়ি পাল্লায়, ইহাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। ولا تقف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا যে বিষয়ে তোমার জ্ঞান নাই উহার অনুসরণ করিও না, কর্ণ চক্ষু হৃদয় উহাদের প্রত্যেকটি সম্পর্কেই কৈফত তলব করা হইবে। ولا تمشي في الارض مرحا انك لن تخرق الارض ولن تبلغ الجبال طولا ভূপৃষ্ঠে দম্ভভরে বিচরণ করিও না, তুমি তো কখনোই পদভরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করিতে পারিবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হইতে পারিবে না। كل ذلك كان سيئه عند ربك مكروها এই সমস্তের মধ্যে যেগুলি মন্দ সেগুলি তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য। ذَلِكَ مِمَّا أَوْحَى إِلَيْكَ رَبُّكَ مِنَ الْحِكْمَةِ وَلَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتُلْقَى فِي جَهَنَّمَ مَلُومًا مَّدْحُورًا তোমার প্রতিপালক ওহির দ্বারা তোমাকে যে হিকমত দান করিয়াছেন এগুলি তাহার অন্তর্ভুক্ত, তুমি আল্লাহর সঙ্গে অপর ইলাহ স্থির করিও না, করিলে তুমি নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। আফা আসফাকুম রাব্বুকুম বিল বানীন ওয়াত্তাখাযা মিনাল মালাঈকাতি ইনাসা ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানের জন্য নির্বাচিত করিয়াছেন এবং তিনি কি নিজে ফেরেশতাগণকে কন্যারূপে গ্রহণ করিয়াছেন? তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলিয়া থাকো। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিয়াযাক্কারু ওয়ামা ইয়াযীদুহুম ইল্লা নুফুরা আর অবশ্যই আমি এই কুরআনে বহু বিষয় বারবার বিবৃত করিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে, কিন্তু ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায়। قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا بالو جدي تهار شنگ آرو إله تھا كتو جمن وحرا بالي تبه تهارا آرش عدبتر پتی دندتا كوري بار اپای امنشن كوري تو سبحانه وتعالى عما يقولون علوا كبيرا তিনি পবিত্র মহিমান্বিত এবং উহারা যাহা বলে তাহা হইতে তিনি বহু ঊর্ধ্বে تسبح له السماوات السبع والارض ومن فيهن وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا সপ্ত আকাশ পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু তাহারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নাই যাহা তাহার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না, কিন্তু উহাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করিতে পারো না, নিশ্চয় তিনি সহনশীল ক্ষমা পরায়ণ। তুমি যখন কুরআন পাঠ করো তখন তোমার ও যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা রাখিয়া দেই। وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا আমি উহাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন উহারা তাহা উপলব্ধি করিতে না পারে এবং উহাদেরকে বধির করিয়াছি। তোমার প্রতিপালক এক, ইয়া যখন তুমি কুরআন হইতে আবৃত্তি করো তখন পৃষ্ঠ প্রদর্শন করিয়া উহারা সরিয়া পড়ে। নাহনু আ'লামু বিমা ইস্তামিউনা বিহি ইয ইস্তামিউনা ইলাইকা ওয়া ইযহুম নাজওয়া إِذْ يَقُولُ الظَّالِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا যখন উহারা কান পাতিয়া তোমার কথা শুনে তখন উহারা কেন কান পাতিয়া শুনে তাহা আমি ভালো জানি এবং ইহাও জানি গোপনে আলোচনাকালে জালিমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করিতেছ। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا দেখো উহারা তোমার কি উপমা দেয়, উহারা পথভ্রষ্ট হইয়াছে ফলে উহারা পথ পাইবে না। وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا وهرا بالي أمرا أستيت پورينتو أو چون بيچون هويلو كي نتون سشتر بي اتتت هويبو قل كونوا حجارة أو حديدا بالو تمرا هويا جاو پاتھور أتبا لوهو أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন, তাহারা বলিবে কে আমাদেরকে পুনরুত্থিত করিবে, বলো তিনি যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করিয়াছেন, অতঃপর উহারা তোমার সম্মুখে মাথা নাড়িবে ও বলিবে উহা কবে, বলো হইবে সম্ভবত শীঘ্রই। যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করিবেন এবং তোমরা তাহার প্রশংসার সঙ্গে তাহার আহ্বানে সাড়া দিবে এবং তোমরা মনে করিবে তোমরা অল্পকালেই অবস্থান করিয়াছিলে। وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا। আমার বান্দাদেরকে যাহা উত্তম তাহা বলিতে বলো, নিশ্চয়ই শয়তান উহাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। رَبُّكُمْ أَعْلَمُ بِكُمْ إِنْ يَشَأْ يَرْحَمْكُمْ أَوْ إِنْ يَشَأْ يُعَذِّبْكُمْ وَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ وَكِيلًا। তোমাদের প্রতিপালক তোমাদেরকে ভালোভাবে জানেন, ইচ্ছা করিলে তিনি তোমাদের প্রতি দয়া করেন এবং ইচ্ছা করিলে তোমাদেরকে শাস্তি দেন। আমি তোমাকে উহাদের অভিভাবক করিয়া পাঠাই নাই। وربك اعلم بمن في السماوات والارض ولقد فضلنا بعض النبيين على بعض واتينا داوود زبورا। যারা আকাশ মণ্ডলী ও পৃথিবীতে আছে তাহাদেরকে তোমার প্রতিপালক ভালোভাবে জানেন। আমি তো নবীগণের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছি, দাউদকে আমি জাবুর দিয়েছি। قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا। বলো তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরকে ইলাহ মনে করো তাহাদেরকে আহ্বান করো, করিলে দেখিবে তোমাদের দুঃখ দৈন্য দূর করিবার অথবা পরিবর্তন করিবার শক্তি উহাদের নাই। أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا। ওরা যাহাদেরকে আহ্বান করে তাহারাই তো তাহাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে তাহাদের মধ্যে কে কত নিকটতর হইতে পারে। তাহার দয়া প্রত্যাশা করে ও তাহার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ। قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا। এমন কোন জনপদ নাই যাহা আমি কিয়ামতের দিনের পূর্বে ধ্বংস করিব না অথবা যাহাকে কঠোর শাস্তি দিব না, ইহা তো কিতাবে লিপিবদ্ধ আছে। وَمَا مَنَعَنَا أَن نُرْسِلَ بِالْآيَاتِ إِلَّا أَن كَذَّبَ بِهَا الْأَوَّلُونَ وَآتَيْنَا ثَمُودَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوا بِهَا وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلَّا تَخْوِيفًا। পূর্ববর্তী গণ কর্তৃক নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন প্রেরণ করা হইতে বিরত রাখে। আমি শিক্ষাপ্রদ নিদর্শন স্বরূপ সামুদ জাতিকে উষ্টি দিয়েছিলাম, অতঃপর তাহারা উহার প্রতি জুলুম করিয়াছিল। আমি কেবল ভীতি প্রদর্শনের জন্যই নিদর্শন প্রেরণ করি। وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا। স্মরণ করো আমি তোমাকে বলিয়াছিলাম যে নিশ্চয় তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন করিয়া আছেন। আমি যে দৃশ্য তোমাকে দেখাইয়াছি তাহা এবং কুরআনে উল্লিখিত অভিশপ্ত বৃক্ষটিও কেবল মানুষের পরীক্ষার জন্য। আমি উহাদেরকে ভীতি প্রদর্শন করি কিন্তু ইহা উহাদের ঘোর অবাধ্যতাই বৃদ্ধি করে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا شارون کرو যখন ফেরেশতাদেরকে বলিলাম আদমকে সিজদা করো তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল সে বলিয়াছিল আমি কি তাহাকে সিজদা করিব যাহাকে আপনি কর্দম হইতে সৃষ্টি করিয়াছেন قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا সে বলিয়াছিল আপনি কি বিবেচনা করিয়াছেন আপনি আমার উপর এই ব্যক্তিকে মর্যাদা দান করিলেন কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন তাহলে আমি অল্প কয়েকজন ব্যতীত তাহার বংশধরকে অবশ্যই কর্তৃত্বাধীন করিয়া ফেলিব قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا আল্লাহ বলিলেন যাও তাহাদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তবে জাহান্নামেই তোমাদের সকলের শাস্তি পূর্ণ শাস্তি واستفزز من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الاموال والاولاد وعدهم وما يعدهم الشيطان الا غرورا তোমার আহ্বানে উহাদের মধ্যে যাহাকে পারো পদস্খলিত করো তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা উহাদেরকে আক্রমণ করো এবং উহাদের ধনে ও সন্তান সন্ততিতে শরিক হইয়া যাও ও উহাদেরকে প্রতিশ্রুতি দাও শয়তান উহাদেরকে যে প্রতিশ্রুতি দেয় উহা ছলনা মাত্র নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নাই কর্ম বিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট রব্বুকুমুল লযী ইউজজী লাকুমুল ফুলক ফিল বাহরি লিতাবতাগু মিন ফাদলিহি ইন্নাহু কানা বিকুম রহীমা তোমাদের প্রতিপালক তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে নৌযান পরিচালিত করেন যাহাতে তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো তিনি তো তোমাদের প্রতি পরম দয়ালু وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ وَكَانَ الْإِنسَانُ كَفُورًا সমুদ্রে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে তখন কেবল তিনি ব্যতীত অপর যাহাদেরকে তোমরা আহ্বান করিয়া থাকো তাহারা অন্তর্হিত হইয়া যায় অতঃপর তিনি যখন তোমাদেরকে উদ্ধার করিয়া স্থলে আনেন তখন তোমরা মুখ ফিরাইয়া নাও মানুষ অতিশয় অকৃতজ্ঞ আফআমিনতুম আন ইয়াখসিফা বিকুম জানিবাল বাররি আও ইউরসিলা আলাইকুম হাসিবা সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা তোমরা কি নির্ভয় হইয়াছো যে তিনি তোমাদেরকে সহ কোনো অঞ্চল ধসাইয়া দিবেন না অথবা তোমাদের উপর শিলা বর্ষণ করে ঝঞ্ঝা প্রেরণ করিবেন না তখন তোমরা তোমাদের কোনো কর্ম বিধায়ক পাইবে না أَمِنْتُمْ أَنْ يُعِيدَكُمْ فِيهِ تَارَةً أُخْرَى فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِنَ الرِّيحِ فَيُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْ ثُمَّ لَا تَجِدُوا لَكُمْ عَلَيْنَا بِهِ تَبِيعًا অথবা তোমরা কি নির্ভয় হইয়াছো যে তিনি তোমাদেরকে আর একবার সমুদ্রে লইয়া যাইবেন না এবং তোমাদের বিরুদ্ধে প্রচণ্ড ঝটিকা পাঠাইবেন না এবং তোমাদের কুফরি করার জন্য তোমাদেরকে নিমজ্জিত করিবেন না তখন তোমরা এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাইবে না وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করিয়াছি, স্থলে ও সমুদ্রে উহাদের চলাচলের বাহন দিয়াছি, উহাদেরকে উত্তম রিজিক দান করিয়াছি, এবং আমি যাহাদেরকে সৃষ্টি করিয়াছি তাহাদের অনেকের উপর উহাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়াছি। فَمَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَؤُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا স্মরণ করো সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে উহাদের নেতা সহ আহ্বান করিব, যাহাদের দক্ষিণ হস্তে তাহাদের আমলনামা দেওয়া হইবে, তাহারা তাহাদের আমলনামা পাঠ করিবে এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না। وَمَنْ كَانَ فِي هَذِهِ أَعْمَى فَهُوَ فِي الْآخِرَةِ أَعْمَى وَأَضَلُّ سَبِيلًا আর যে ব্যক্তি এইখানে অন্ধ সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। وَإِنْ كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ আমি তোমার প্রতি যাহা প্রত্যাদেশ করিয়াছি তাহা হইতে উহারা পদস্খলন ঘটাইবার চেষ্টা প্রায় চূড়ান্ত করিয়াছিল, যাহাতে তুমি আমার সম্বন্ধে উহার বিপরীত মিথ্যা উদ্ভাবন করো, তবেই উহারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করিত। ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا আমি তোমাকে অবিচলিত না রাখিলে তুমি উহাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকিয়া পড়িতে। ইযাল লাযাকনাকা যিফাল হায়াতি ওয়া যিফাল মামাতি সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা তাহলে অবশ্যই তোমাকে ইহজীবনে দ্বিগুণ ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাইতাম, তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পাইতে না। وَإِن كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا ওরা তোমাকে দেশ হইতে উৎখাত করিবার চূড়ান্ত চেষ্টা করিয়াছিল, তোমাকে সেটা হইতে বহিষ্কার করিবার জন্য, তাহা হইলে তোমার পর উহারাও সেখানে অল্পকাল টিকিয়া থাকিত। سُنَّةَ مَن قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِن رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا আমার রাসূলগণের মধ্যে তোমার পূর্বে যাহাদেরকে পাঠাইয়াছিলাম তাহাদের ক্ষেত্র ছিল এইরূপ নিয়ম, এবং তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাইবে না। أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে, ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য, আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে। وَقُل رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا বল হে আমার প্রতিপালক, আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে এবং আমাকে নিষ্কান্ত করাও কল্যাণের সঙ্গে, এবং তোমার নিকট হইতে আমাকে দান করিও সাহায্যকারী শক্তি। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا এবং বলো সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আমি অবতীর্ণ করি কুরআন যাহা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত কিন্তু উহা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরাইয়া নেয় ও দূরে সরিয়া যায় এবং তাহাকে অনিষ্ট স্পষ্ট করিলে সে একেবারে হতাশ হইয়া পড়ে কুল কুল্লুই ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা বলো প্রত্যেকই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করিয়া থাকে এবং তোমার প্রতিপালক সম্যক অবগত আছেন চলার পথে কে সর্বাপেক্ষা নির্ভুল ওয়াসআলুনাকা আনির রূহ قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا তোমাকে উহারা রূহ সম্পর্কে প্রশ্ন করে বলো রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে সামান্যই ইচ্ছা করিলে আমি তোমার প্রতি যাহা ওই করিয়াছি তাহা অবশ্যই প্রত্যাহার করিতে পারিতাম তা হইলে এ বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোন কর্ম বিধায়ক পাইতে না ইয়া প্রত্যাহার না করা তোমার প্রতিপালকের দয়া তোমার প্রতি আছে তাহার মহা অনুগ্রহ বল যদি কুরআনের অনুরূপ কুরআন আনয়নের জন্য মানুষ ও জিন সমবেত হয় এবং যদিও তাহারা পরস্পরকে সাহায্য করে তবুও তাহারা ইহার অনুরূপ আনয়ন করিতে পারিবে না وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ فَأَبَى أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُورًا আর অবশ্যই আমি মানুষের জন্য এই কুরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করিয়াছি কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না وَقَالُوا لَن نُؤْمِنَ لَكَ حَتَّى تَفْجُرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنْبُوعًا এবং মুহারা বলে আমরা কখনোই তোমাতে ঈমান আনিব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হইতে এক প্রস্রবণ উৎসারিত করিবে أَوْ تَكُونَ لَكَ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَعِنَبٍ فَتُفَجِّرَ الْأَنْهَارَ خِلَالَهَا تَفْجِيرًا অথবা তোমার খেজুরের ও আঙ্গুরের এক বাগান হইবে যাহার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করিয়া দিবে নদী নালা أَوْ تُسْقِطَ السَّمَاءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا أَوْ تَأْتِيَ بِاللَّهِ وَالْمَلَائِكَةِ قَبِيلًا অথবা তুমি যেমন বলিয়া থাকো তদনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করিয়া আমাদের উপর ফেলিবে অথবা আল্লাহ ও ফেরেশতাগণকে আমাদের সম্মুখে উপস্থিত করিবে أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِّن زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا أتبا تمار اكتي شنن نرمتو گريو ہوئي بي أتبا তুমি আকাশে আরোহণ করিবে কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো ঈমান আনিব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ না করিবে যাহা আমরা পাঠ করিব। বল, পবিত্র মহান আমার প্রতিপালক, আমি তো হইতেছি কেবল একজন মানুষ, একজন রাসূল। وَمَا مَنَعَ النَّاسَ أَن يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَى إِلَّا أَن قَالُوا أَبَعَثَ اللَّهُ بَشَرًا رَّسُولًا যখন উহাদের নিকট আসে পথ নির্দেশ, তখন লোকদেরকে ইমান আনা হইতে বিরত রাখে উহাদের এই উক্তি, আল্লাহ কি মানুষকে রাসূল করিয়া পাঠাইছেন? قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ مَلَكًا رَّسُولًا বলো, ফেরেশতাগণ যদি নিশ্চিন্ত হইয়া পৃথিবীতে বিচরণ করিত, তবে আমি আকাশ হইতে উহাদের নিকট অবশ্যই ফেরেশতা রাসূল করিয়া পাঠাইতাম। কুল কাফা বিল্লাহি শাহীদান বাইনী ওয়া বাইনাকুম ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, তিনি তো তাহার বান্দাদেরকে সবিশেষ জানেন ও দেখেন। ওয়ামান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামান ইয়ুদলিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দূনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজূহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। আল্লাহ যাহাদেরকে পথ নির্দেশ করেন তাহারা তো পথপ্রাপ্ত, এবং যাহাদেরকে তিনি পথভ্রষ্ট করেন, তুমি কখনোই তাহাকে ব্যতীত অন্য কাহাকে উহাদের অভিভাবক পাইবে না। কিয়ামতের দিন আমি উহাদেরকে সমবেত করিব উহাদের মুখে ভর দিয়া চলা অবস্থায় অন্ধ, মুখ ও বধির করিয়া, উহাদের আবাসস্থল জাহান্নাম। যখনই উহা স্তিমিত হইবে, আমি তখনই উহাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করিয়া দিব। যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। ইহাই উহাদের প্রতিফল, কারণ উহারা আমার নিদর্শন অস্বীকার করিয়াছিল ও বলিয়াছিল অস্তিত্বে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হইল, আমরা কি নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হইব? أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ قَادِرٌ عَلَىٰ أَن يَخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ أَجَلًا لَا رَيْبَ فِيهِ فَأَبَى الظَّالِمُونَ إِلَّا كُفُورًا وَهَرَا كِي لُكْخُ كَرَنَا جَي আল্লাহ যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন, তিনি উহাদের অনুরূপ সৃষ্টি করিতে ক্ষমতাবান। তিনি উহাদের জন্য স্থির করিয়াছেন এক নির্দিষ্ট কাল, যাহাতে কোন সন্দেহ নাই, তথাপি সীমা লঙ্ঘনকারীরা কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না। قُلْ لَوْ أَنْتُمْ تَمْلِكُونَ خَزَائِنَ رَحْمَةِ رَبِّي إِذًا لَأَمْسَكْتُمْ خَشْيَةَ الْإِنْفَاقِ وَكَانَ الْإِنْسَانُ قَتُورًا বলো, যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভাণ্ডারের অধিকারী হইতে, তবুও ব্যয় হইয়া যাইবে এই আশঙ্কায় তোমরা উহা ধরিয়া রাখিতে, মানুষ তো অতিশয় কৃপণ। ولقد آتينا موسى تسع آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করিয়া দেখো আমি মূসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম যখন সে তাহাদের নিকট আসিয়াছিল ফিরাউন তাকে বলিয়াছিল হে মূসা আমি মনে করি তুমি তো জাদুগ্রস্ত قال لقد علمت ما انزل هؤلاء الا رب السماوات والارض بصائر واني لاظنك يا فرعون مثبورا موسى বলিয়াছিল তুমি অবশ্যই অবগত আছো যে এই সমস্ত স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালকই অবতীর্ণ করিয়াছেন প্রত্যক্ষ প্রমাণস্বরূপ হে ফেরাউন আমি তো দেখিতেছি তোমার ধ্বংস আসন্ন فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا অতঃপর ফেরাউন তাহাদেরকে দেশ হইতে উচ্ছেদ করিবার সংকল্প করিল তখন আমি ফেরাউন ও তাহার সঙ্গীদের সকলকে নিমজ্জিত করিলাম وَقُلْنَا مِن بَعْدِهِ لِبَنِي إِسْرَائِيلَ اسْكُنُوا الْأَرْضَ فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيفًا ইহার পর আমি বনি ইসরায়েলকে বলিলাম তোমরা ভূপৃষ্ঠে বসবাস করো এবং যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হইবে তখন তোমাদের সকলকে আমি একত্র করিয়া উপস্থিত করিব আমি সত্য সহই কুরআন অবতীর্ণ করিয়াছি এবং উহা সত্য সহই অবতীর্ণ হইয়াছে আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি আমি কুরআন অবতীর্ণ করিয়াছি খণ্ড খণ্ড ভাবে যাহাতে তুমি উহা মানুষের নিকট পাঠ করিতে পারো ক্রমে ক্রমে এবং আমি উহা ক্রমশ অবতীর্ণ করিয়াছি قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا بولو تمرا قرآن بشش کرو با بشش نا کرو যাহাদেরকে ইহার পূর্বে জ্ঞান দেওয়া হইয়াছে তাহাদের নিকট যখন ইহা পাঠ করা হয় তখনই তাহারা সিজদায় লুটাইয়া পড়ে ওয়াইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা তাহারা বলে আমাদের প্রতিপালক পবিত্র মহান আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকরী হইয়াই থাকে ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا এবং তারা কাঁদিতে কাঁদিতে ভূমিতে লুটাইয়া পড়ে এবং ইহা উহাদের বিনয় বৃদ্ধি করে قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا بولو تمرا الله نامي آهوان کرو با رحمان نامي آهوان کرو تمرا جي نامي آهوان کرو সকল সুন্দর নামই তো তাহার তোমরা সালাতে সর্বোচ্চ করিও না এবং অতিশয় ক্ষীণও করিও না এই দুইয়ের মধ্যে পথ অবলম্বন করো وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا বলো প্রশংসা আল্লাহরই যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই তাহার সার্বভৌমত্বে কোনো অংশী নাই এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তাহার অভিভাবকের প্রয়োজন হইতে পারে সুতরাং সসম্ভ্রমে তাহার মাহাত্ম্য ঘোষণা করো।